عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আজকে মেহমানদারি বা খানা খাওয়া ইত্যাদি খাওয়ানোর শেষ পর্ব আলোচনা করব। যদি কারো বাড়িতে মেহমান যান আর সেখানে আপনাকে খাওয়ানো অবশ্যই হবে, খাওয়ানো হয়, তাহলে খাওয়ার পরে দোয়া বলতে হয়। কি বলেন আপনারা, খাবি খাওয়ার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। আর যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান আর খেতে খেতে মনে পড়ে তাহলে কি বলতে হয়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আর খাবার শেষ হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বললে যথেষ্ট, কিন্তু দোয়া আছে। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ আল্লাযি আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই হচ্ছে যখন আপনি নিজের খাবার খাবেন। কিন্তু যখন অপরের খাবেন তখন কি বলতে হয়? নাকি শেষকালে কষ্ট দিলাম এটুকু বললেই হবে? একদম অভ্যেস, কষ্ট দিলাম। আর যে খাওয়ায় সেও বলে আপনাকে কষ্ট দিলাম। তার মানে দাওয়াত দিয়ে আপনি যে কষ্ট করে এলেন বলে কষ্ট দিলাম। হ্যাঁ, তো কষ্ট দিলাম এটা যথেষ্ট নয়, যথেষ্ট হচ্ছে তার শুকরিয়া আদায় করতে হবে। সেই ভাষায় যে ভাষায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে এইভাবে তোমরা এইভাবে দোয়া করো আল্লাহর কাছে, তুমি তার খেলে, আর যদি কারো খানা খাওয়া হয় তো তার কাছে মানুষ ঋণী হয়। কেউ খাওয়ালে তার বদলে তাকে খাওয়াতে হয়, আর খাওয়াতে না পারলে কমসে কম পারবো না পারবো ঠিক নেই, তো এই সময় দোয়া দিয়ে দিই, আর দোয়া দিলে আপনার বদলা আদায় হয়ে যায়। দোয়াটা যদি দেন তাহলে বদলা আদায় হয়। তারপর যদি আপনি খাওয়াতে নাও পারেন তাহলে সমস্যা হয় না, আর যদি খাওয়াতেও পারেন তবুও আপনি দোয়া দেবেন, সে যখন খেতে আসবে সে দোয়া দেবে, দোয়ার বিনিময়ে দোয়া। এইভাবে নিশ্চয়ই দোয়ার মুখাপেক্ষী আমরা, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় জিনিস হল দোয়া। দোয়া যদিও আমরা কোনো কোনো সময়ে দোয়ায় উপকার দেখি না, দোয়া করছি কবুল হয় না, কেন হয় না সেটা আপনারা জানেন কেন হয় না, হয়তো সেটা পাওয়ার উপযুক্ত নন, কিংবা অনুরূপ কোন মঙ্গল আপনাকে দান করা হয়, অথবা অমঙ্গল থেকে দূর করা হয়, অথবা সেটা পরকালের জন্য জমা রাখা হয়। দোয়া কিন্তু বৃথা যায় না। সুতরাং যার কাছে খাবেন তার অন্তপক্ষে শুকরিয়া আদায় করতে হবে, আর মানুষের শুকরিয়া যে আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আপনি আমাকে খাওয়ালেন, আমি বললাম আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ খেতে পেলাম, আর আপনাকে আমি কিছুই বললাম না, আপনি যে খাওয়ালেন কষ্ট করে তার জন্য আপনার শুকরিয়া করলাম না। তো আপনার শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তো খাওয়ানি, আল্লাহই খাওয়ান, আল্লাযি হুয়া ইয়ুতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি খাওয়ান পান করান তিনি খাওয়ান পান করান, কিন্তু আপনার মাধ্যমে, মাধ্যম তো আপনি, আপনি আমাকে রান্না করে খাওয়ালেন, তাহলে আপনিও মাঝখানে রয়েছেন, অতএব আপনার শুকরিয়া আদায় হবে, তবে আল্লাহর শুকরিয়া আদায় হবে। এই জন্য যার খাবেন তার জন্য দোয়া করতে হয়। কি বলে দোয়া করতে হয় শুনুন। মেহমানের উচিত মেজবানের কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার জন্য দোয়া করা। কি বলতে হয়? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহু আকবার, কি বিশাল দোয়া দিলেন। আর বিশেষ করে যদি আন্তরিকতার সাথে খাওয়ানো হয়, আর আন্তরিকতা বোঝেন, আন্তরিকতার সাথে খাওয়ানো হলে তখন কি খাওয়াইয়েছে এটা দেখা হয় না, রান্না ভালো হয়নি, কিন্তু আন্তরিকতা আপ্যায়ন দেখে বোঝা যাবে যে হ্যাঁ লোকটা কত মানে আন্তরিকতার সাথে খাওয়াইতে চেয়েছে, এত জোগাড় জানতে করে, যদিও ভালো হয়নি তবু আপনাকে সেইটা প্রকাশ করলে হবে না, তার আন্তরিকতা। এই জন্য বাংলাতে বলে আদরে ভোজন কি করে ব্যঞ্জন। যদি কেউ আদর করে খাওয়ায় তো ব্যঞ্জন তরকারি যদি একটাই হয় বা তরকারি ভালো রান্না না হয় কি করে, সমস্যা নেই, আদর পেলেই হল। তো আদর যত্ন যদি আপনি পান, আপ্যায়নটা পান, খাতির তোয়াজ্জু যাকে বলে সেটা যদি পান যথেষ্ট, আর তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। কি বলে? আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ তুমি ওদের মাঝে বরকত দাও, এরা খাওয়ালো আমাকে, এই পরিবার আমাকে খাওয়ালো, এদের মাঝে বরকত দাও। ফিমা রাযাকতাহুম, যে রুজি ওদেরকে দিয়েছো, যে জিনিস আমাদেরকে খাওয়ালো, তার যদি চাকরির টাকা হয় তো চাকরির টাকাতে বরকত দাও, তার যদি ফল ফসল থেকে হয়, জমি জায়গা থেকে হয়, সেখানে বরকত দাও, তার পরিবারে নানাভাবে বরকত দাও, তার রুজিতে বরকত দাও। ওয়াগফির লাহুম, ওদেরকে ক্ষমা করো, ওদের পাপ মাফ করে দাও। ওয়ার হামহুম, এবং ওদের প্রতি করুণা করো, দয়া করো, রহম করো। খাওয়ার পরে এই দোয়া তাদেরকে দিতে হয়। দু নম্বর একটা দোয়া আছে, এটা অবশ্য শুকরিয়া স্বরূপ। আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, মানে আপনাদের খাবার খেলো ভালো লোকে। এই জন্য একবার আপনাদেরকে বলেছিলাম, আপনার খাবার যেন কে খায়, মুত্তাকি ছাড়া আপনার খাবার যেন কেউ খেতে না পায়। আমরা বহু মানুষকেই খাওয়াই, আর বিশেষ করে যারা অনুষ্ঠান করে, মানে কি বলে, আপামর সবাইকে দাওয়াত দেয়, বরং একটা দুটো তিনটে গ্রাম পর্যন্ত দেয়, আর সেই সেই ভোজে মায়ের নামে বাপের নামে খাওয়ান দেয়, তাই না? সেই খাবার যে দেয় ফকির মিসকিনকে, যারা বেনামাজি তারাও আসে, যারা কাফের তারা আসে, যারা মাজারি তারা আসে, যারা মুশরিক তারা আসে, যারা যারা অমুসলিম তারাও আসে, বাধা দিতে পারবেন না? বসে গেলে তো উপায় নেই, খাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, মুত্তাকি ছাড়া যেন তোমার খাবার কেউ না খায়। শুধু নামাজি না, মুত্তাকি, নামাজি আর মুত্তাকি পার্থক্য আছে। একজন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, একজন মুত্তাকি, দুটো কি এক হলো না? মুত্তাকি আরো বেশি কিছু কাজ করে, যে তাহাজ্জুদের নামাজ পড়ে সে হচ্ছে মুত্তাকি, যে হারাম হালাল তামিজ করে খায় সে হচ্ছে মুত্তাকি। অনেক হারাম হালাল তামিজ করে না, অনেকে মিথ্যা বলে, অনেকে গীবত করে, চুল না, সে কিন্তু মুত্তাকি, পরেশগার লোক। আর সেই লোককে খাওয়াতে বলা হয়েছে, যথাসাধ্য চেষ্টা করতে হবে যেন আমার খাবার মুত্তাকি পরেশগার লোক ছাড়া কেউ না খায়। আর আপনি আম ভাবে দাওয়াত দিয়ে দিলে না, সব এসে উপস্থিত হলো, খেলো, কেউ বদনাম করলো, কেউ গালি দিল, কেউ বলল লবণ হয়নি, কেউ বলল তেল বেশি, কেউ বলছে ঝাল বেশি। দোয়া দোয়া তো জানেই না, দোয়া যে করবে সেই দোয়া সে জানেই না, কি দোয়া করবে? এখানে কি দোয়া করছে দেখছেন আপনি? আকালা তাআমাকুম আবরার, আবরার মানে ভালো লোক, নেক লোকেরা আপনার খাবার খেলো, সজ্জনেরা আপনার খাবার খেলো। তার মানে নিজেদেরকে সজ্জন বলছে, কেন? সত্যি সজ্জন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজ্জন ছিলেন, সাহাবীরা সজ্জন ছিলেন, এই জন্য বলতে হয় যে সজ্জনেরা আপনার খাবার খেলো। ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, এবং ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করল। মানে ও সে খাওয়াল, তারা খাওয়ালে দোয়া কারা করবে? ফেরেশতারা দোয়া করবেন। ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, আর রোজাদাররা আপনার কাছে ইফতারি করলো, এটা বিশেষ করে ইফতারির সময়ে দোয়া, ইফতারির সময়ে দোয়া আছে বলছি। তাহলে এটাও আপনি দোয়া দেবেন, যেহেতু আপনি ভালো লোক সেই হিসাবে আপনি বলবেন, ভাই ভালো লোকেরা আপনার খাবার খেলো, আর ফেরেশতার দোয়া পেলেন, এই বলে তাদের শুকরিয়া, যে খাওয়াবে তার শুকরিয়া আদায় করতে হয়। আর যদি আপনাকে কেউ পানি খাওয়ান, পিয়াসে পানি দিলেন, কিংবা এক গ্লাস দুধ দিলেন, কিংবা একটা আসির বা জুস দিল পান করতে, হ্যাঁ যে পান করলেন, আহা, এই মরুভূমিতে, মরুভূমি কি, যেখানে যে কোনো জায়গায় যদি গরমে যদি আপনাকে ঠান্ডা পানি দেওয়া হয় একটা, কত সুন্দর লাগে। এই পানি জীবন, যদি আপনাকে দেওয়া হয় কি তৃপ্তি লাগে। পানি খাওয়ানোর পর একটা মনের ভিতরে যেন একটা আমেজ আসে, একটা আরাম আসে, আর সেই সময় কি হয়, দোয়া বেরুতে ইচ্ছা হয়, তাই না? আহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন অনেক সময়ে বহু লোক আছে খায় আর আলহামদুলিল্লাহ বলে খুব, তখন বলে না খাওয়াটা বোধহয় মজা হয়েছে, তাই না? আর যদি কেউ আলহামদুলিল্লাহ মাঝখানে না বলে, তাহলে মনে হয় যেন মজা হয়নি। অবশ্য অনেকে অনেক রকম বলে, প্রথমে বিসমিল্লাহ বলে লোকমা নিতে হবে, ডান গালে নিয়ে আল্লাহ আকবর বলতে হবে, বাম গালে নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে, গিলে নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে, এসব না, এসব না। বরং আপনি খাবার শুরুতে বলেন আর শেষে বলেন আলহামদুলিল্লাহ। তবে এটা ঠিক কথাই যে খাবার ভালো হলে তৃপ্তি বেশি এলে পরে এমনিতেই আলহামদুলিল্লাহ বের হয়ে যায়, এটা স্বাভাবিক। তো আপনি যদি কেউ পানি পান করায়, তো আপনার মনটা, আপনার জানটা পরিপ্লুত হল, মাশাআল্লাহ, পানি পান করে আপনি পরিতৃপ্ত হলেন, তখন আপনি তাকে দোয়া দেবেন জান ভরে। কি বলবেন? আল্লাহুম্মা আতিমান আতামানি ওয়াসকিমান সাকানি, হে আল্লাহ, তাকে তুমি পান খাওয়াও যে আমাকে খাওয়ালো, এবং তাকে পান করাও যে আমাকে পান করালো। এটা হচ্ছে পানের, পানের দোয়া, দুধ কিংবা জুস কিংবা পানি যদি কেউ খাওয়ায় তাহলে তার জন্য দোয়া। যদি মেহমান বাড়িতে গিয়ে আপনি ইফতারি করেন তাহলে ওই দোয়া ওই আগের দোয়াটাই খেয়াল যে আগে আফতারা ইন্দাকুম সাইমুন বলতে হবে, আগে আকালা তামাকুম লাবরার আছে, এখানে যদি ইফতারি ব্যাপারটা হয় তা বলতে হবে আফতারা ইন্দাকুম সাইমুন ওয়া আকালা তামাকুম লাবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা, মানে ভালো লোকরা আপনার কাছে ইফতারি করলো এবং আপনাদের খাবার রোজাদাররা আপনার কাছে ইফতার করলো এবং ভালো লোকেরা আপনার খাবার খেলো, আল্লাহ ফেরেশতারা আপনার জন্য দোয়া করলো বা দোয়া করুন, বুঝতে পারছেন? এইভাবে তাদের শুকরিয়া এবং দোয়া দিতে হবে। মেজবান যে খাবার পেশ করে তাই সন্তুষ্ট চিত্তে খাওয়া উচিত মেহমানের। আমি আপনার বাড়িতে মেহমান হয়ে গেলাম, অবশ্য মেজবানের উচিত মেহমানের হিসাবে খাবার তৈরি করা, তাই না? মেহমান হিসাবে আমি যদি বাঙালি হই তো ভাত খাওয়াবেন, আর আমি যদি বিহারি হই তো রুটির ব্যবস্থা করতে হবে। আপনি যা খান অবশ্য সেটাই, আপনি যদি না পারেন আলাদা কথা, যদি আপনি রুটি করতে না পারেন, রুটি যদি শহর বাজারে সমস্যা নেই পাওয়া যায়, এখানে তো কোনো সমস্যাই নেই, হোটেল থেকে এনে দাও, হ্যাঁ খুব সম, কিন্তু পাড়াগ্রামে কি হবে, রুটি তৈরি করতে হবে, আর যে বাড়িতে রুটি খাওয়ার অভ্যেস নেই সে বাড়িতে আটাও থাকে না, তাই না? তা আপনি পারবেন না আলাদা কথা, নিয়ম হলো যে আপনি যাকে খাওয়াবেন তার মতো। আপনি হয়তো বাড়িতে খুব বেশি ঝাল খান না, মেহমান আসছে সেক্ষেত্রে ঝালের ব্যাপারটা খেয়াল করতে হবে। আর যদি মনে করেন যে না মেহমান কম খাবে তাহলে ঝাল বেশি করে দেবেন, তাহলে কম খাবে, তাই না? অনেকে এরকম চালাকি করে, বিয়েতে দেখবেন ঝাল বেশি দিয়েছে, কেন? যাতে করে কম খায় না, এর আন্তরিকতা নেই, খাওয়াবার ইচ্ছা নেই, এরকম না। তো মেহমান হিসাবে মেহমান যখন মেহমান এসছে আপনি তার ডায়াবেটিস রোগ আছে তাকে মিষ্টি ঠুকছেন মিষ্টি খাওয়াচ্ছেন, হলো না? এটা হবে না, আপনাকে সেরকম খাবার দিতে হবে যাতে ডায়াবেটিস রোগীর খাওয়া যায়। এখন যার প্রেশার আছে সে বলছে মাটির নিচে জিনিস খাওয়া যাবে না, আপনি এখন আলু ভর্তা করলেন, কচু রান্না করলেন, মূলো রান্না করলেন, সব মাটির নিচের জিনিস, বেচারি কি খাবে আর? তো এই জন্য মেহমানের খেয়াল করে আপনি আপনার যথাসাধ্য, এটা বললাম কি যথাসাধ্য, যদি আপনি না পারেন তাহলে সমস্যা নাই। এখানে ডায়াবেটিস রোগীর জন্য পেপসি রয়েছে মাশাআল্লাহ, ডায়েট পেপসি পাওয়া যায়, কিন্তু দেশে কোথায় পাবেন? তখন আপনি কোথেকে পাবেন? যেখানে নেই সেখানে ব্যাপার আলাদা। তো সেই ক্ষেত্রে মেহমানের উচিত মেজবান যে খানা পেশ করবে সন্তুষ্ট চিত্তে সে পারলে খাবে, না হয় ছেড়ে দেবে, কি করবে না ভাই আমার খাওয়া যাবে না, এটা খাওয়া হবে না, তখন সে আফসোস করবে এই ব্যাপার কি হবে, তাহলে কি যদি অন্য খাবার থাকে তো দেন, না হয়তো আপনি খবরদার বাড়াবাড়ি করবেন, অতিরঞ্জন করবেন না, আপনি কিছু মনে করবেন না, আপনি মনে ব্যথা নেবেন না আমার খাওয়া হয়ে গেছে। যদি ভাত ভাত খাওয়া হবে না, ঠিক আছে ভাই ভাত রুটি রুটি নেই তো মুড়ি দেন আমাকে, যদি মুড়িটা হালকা হয় তো মুড়ি দেন, সন্তুষ্ট চিত্তে সে চাইতে পারবে, সমস্যা নেই। এইভাবে আন্তরিকতার সাথে উভয়েই চেষ্টা করবে যাতে পরিতৃপ্তি হয়। আর মেহমান গিয়ে বসলো, এসে দেখলো হ্যাঁ এটা কি, এসব আমরা খাই না গো, ওটা কি, ও আপেল নিয়ে এসছো, আপেল আমাদের ঘরের ছেলেটা খায় না, এক কামড় করে দেয় ফেলে রাখে, এগুলো বাস্তব বাস্তব, দাড়িতে দাওয়াত দিয়েছি সেই লোকদেরকে, তারা এত বড় লোকের বিবি তারা এরকম এসে বলে, আপেল দিয়ে আপেল দিলে তার বলে আপেল আমাদের ঘরে পড়ে থাকে, সেটা এক কামড় করে দেয় ফেলে দেয়, আরে দিয়েছি খা না, কোন পচা জিনিস না, ভালো জিনিস, খাওয়ার জিনিস, সেটাকে তুই তার মানে তুচ্ছ, যে এই জিনিস আমাদের উপযুক্ত নয়, জানি না কত বড় বড় লোকের তারা বিবি তারা কি খায় মানে করছে, এবার যেটা দিয়েছে আমার যেটা ক্ষমতা হয়েছে যেটা আমার মনে হয়েছে আমি পেশ করেছি, খাবি না খাবি না, কিন্তু বলছে কি পড়ে থাকে। একজন এক বিবি বললেন কি, এ ওদের বাড়িতে যা খেলাম না ওদের খাবার আমাদের গরুতে খায়, বাস্তব কথা বলছে, ওই রকম খাবার আমাদের গরুতে খায়, তাহলে বুঝতে পারছেন গরুতে যদি শাকসবজি খায় তার মানে রান্না শাকসবজি খায় তাহলে ওরা কি খায়, বুঝতে পারছেন? আপেল যদি গরুতে খায় তারা ওরা আবার কি খায়, আসলে কিচ্ছু না, সব ফুটানি, এসব বলে না ফুটানি, এগুলো হচ্ছে অহংকার, মানুষের মধ্যে মানুষকে তুচ্ছ করা ঘৃণা করার একটা নামান্তর, এ খাবার আমার ছাগলে খায়, এ খাবার আমরা ফেলে দিই, এগুলো আমরা খাই না, এরকম হয়ে গেলে আমরা ফেলে দিই, হাই হাই হাই, এইরকম খাবারকে তুচ্ছ করা উচিত না। মেজবান যে খাবার দিয়েছে সেই খাবার নাক না সিটকে নাক সিটকে অহংকার প্রদর্শন করে আপনি খবরদার তুচ্ছ করবেন না। রুচি না হলে ডাক্তার কর্তৃক নিষিদ্ধ হলে, যেমন বললাম ডায়াবেটিস রোগ ইত্যাদি, পছন্দ না হলে এমন কিছু বলে জবাব দেওয়া উচিত যাতে মেজবানের মনে কষ্ট না হয়। আপনি তাকে ছোট করলেন, এটা যেন সে বুঝতে না পারে। আর যেমন খাবারের কোন ত্রুটি পরিলক্ষিত হলে, যদি খাবার মনে করেন যে হ্যাঁ খাবারটা ওই যে বলে দাগ লেগেছে মানে পুড়ে গেছে খাবারটা, তো পুড়ে খাবারটা পুড়ে গেলে একটু গন্ধ আসে, মানে এক এক মানুষ আছে নাকটা এমন ভাবে ঘোরায় মনে হয় নাকটাকে তলার দিকে কেটে দেওয়া উচিত। বাড়াবাড়ি হলো কথাটা, তাই না? নাকটা এমন ভাবে ঘোরায় মানে একবারে খাবার অযোগ্য হয়ে গেছে, তো এরকম উচিত না। এরকম একে বলে উন্নাসিকতা, উন্নাসিকতা, নাককে ফিরিয়ে নেওয়া, এরকম উচিত না। বেশ হয়ে গেছে, লেগে গেছে, এখন বেচারি আবার নতুন করে রান্না করবে, তো যা হয়েছে তাই খেয়ে না। অনেক সময় দেখা যায় যে পোলাও টোলাও রান্না করতে গিয়ে ভাতগুলো চালচালি থেকে যায়, শক্ত থেকে টাইট থেকে যায়, একটি রান্না হলো না এভাবে বলে। অবশ্য নিজের পরিবারের ক্ষেত্রে আলাদা, যে হ্যাঁ তখন যে স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগে, হ্যাঁ কি রান্না করেছো তুমি, সেটাও উচিত না। যেহেতু মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু ইন ইনস্তাহাহু আকালা ওয়া ইল্লা তারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন খাবারের বদনাম করতেন না, ইচ্ছা হলে খেতেন, রুচি হলে খেতেন, না হয় ছেড়ে দিতেন। বলার দরকার নেই কেন খেলেন না, কেন খেলেন না, মজা হয়নি হয়তো, এসে না এমন কিছু না, আমি আমার আর খাওয়ার ইচ্ছা নেই, এমন কথা বলবেন না যে তার মনটা ভেঙে যায়। রান্না হয়নি, কি রান্না করেছো, এই রান্না আমার গরুতে খাই, এইসব কথা কি, এরকম অহংকারের কথা খবরদার বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত খেয়াল করুন, করুন আর সেই সময় বলুন যে মানে খাবারের বদনাম করবেন না, এমন ভাবে কথা বলবেন যাতে খাবারের বদনাম না হয়। মেহমান গিয়ে তিন দিনের বেশি মেহমানি করা উচিত না। কারো বাড়িতে গেলেন বেড়াতে, চাহে জামাইয়ের বাড়ি হোক আর চাহে শ্বশুর বাড়ি হোক আর চাহে বন্ধুর বাড়ি হোক, কদিন থাকবেন? বড় জোর আপনি তিন দিন থাকতে পারেন। আর উচিত নয় মেহমান মেজবানকে গোনাহ অথবা কষ্টে ফেলা, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কি বলেছেন? মেহমানের পারিতোষিক হল একদিন এক রাত, তার মানে একদিন এক রাত হচ্ছে এটা কি পারিতোষিক। মেহমান নেওয়াজি তিন দিন, বড় জোর আপনি তিন দিন থাকতে পারেন, আর তার বেশি হল সাদকা, যদি কেউ খাওয়ায় আলাদা কথা সাদকা, কিন্তু জরুরি হলো তিন দিন। কোন মুসলিমের জন্য তার ভাইয়ের নিকট এতটা থাকা বৈধ নয় যাতে সে তাকে গুনাহগার করে ফেলে। কাকে? মেজবানকে, বাড়িওয়ালাকে গুনাহগার করে ফেলে। কিভাবে? মেহমান গেলে বাড়িওয়ালা গুনাহগার হয় কিভাবে বুঝতে পারবেন? লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহ রসুল, তাকে কিভাবে গুনাহগার করে ফেলবে, গুনাহগার কিভাবে হবে? তিনি উত্তরে বললেন, এ ওর কাছে থেকে যায়, অথচ ওর এমন কিছু থাকে না যার দ্বারা সে মেহমানের খাতির করতে পারে। এখন বলুন, সে মেহমান গেছে, আপনি মনে করুন মেহমান গেলেন, সেখানে মেহমান অবস্থায় থাকছেন, আর মেহমানকে তো খাওয়াতে হবে, এটা রাখার জায়গা চাই, হয়তো বা তার রুম কম বাড়িতে, দুটো রুম আছে, তার মধ্যে একটা রুমে আপনাকে রাখা হয়েছে আর বাথরুম একটা, আর অনেক জায়গাতে বাথরুমও থাকে না, তো সেখানে তার কষ্ট হবে না হবে না? মেহমানের, মেহমানকে রাখা মেজবানের জন্য কষ্টকর হবে না হবে না? খাবার জোগাড় করা কষ্ট হবে না হবে না? আর তাতে সে গুনাহগার হতে পারে কিভাবে দেখুন। অনেক অকর্মণ্য বেকার ও কুড়ে লোক অযাচিত মেহমান হয়ে আত্মীয় বিয়াই বা বন্ধুর বাড়িতে গিয়ে মেহমানি করে বেড়াতে ভালোবাসে। কাজ নেই তো চল বেরিয়ে আসি, বন্ধুর বাড়িতে কিংবা বিয়াই বাড়িতে বেড়াতে যায়, শালার বাড়িতে যায় বেড়াতে যায়, আর অনেক জায়গায় তো জানেন এমনকি বেটার বাড়িও যাওয়া যায়, তাই না? বেটা শহরে বাস করছে, মা বাপ গেছে বেড়াতে, তো মা বাপের তো এটা মেহমানই না, এটা তো নিজের বেটা, সে তো নিজের ঘর ওটা, কিন্তু বউ তো আর নিজের না, বউ তো আর নিজের বেটি না, অনেক বউ থাকে নিজের বেটির মতো হয়, কিন্তু পরের বেটি, সে যখন কষ্ট হচ্ছে এ করতে রান্না বান্না করতে, তাকে বুঝাচ্ছে, আব্বা আমি বলছিলাম কি, শহরের কলকারখানা ধুঁয়ো তো, এখানে শরীর খারাপ হবে, দেশে গিয়ে থাকাই ভালো। তখন শ্বশুর কি বুঝবে? শ্বশুর কি সত্যি মানে বউ ঠিক কথা বলছে এটা বুঝবে, নাকি বুঝবে যে তার ভাগাবার ব্যবস্থা হচ্ছে? তখন বলছে বৌমা তোমরাও তো এখানে রয়েছো, তোমাদের স্বাস্থ্য খারাপ না হলে আমাদের বিবাহ হবে কেন? তার মানে যাব না, তুমি যে বলছো যাব না। তখন বৌমাও বলছে না আমরা এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, আর আপনারা পাড়া গ্রামে ফ্রেশ হাওয়া খান, আমরা তো ফ্রেশ হাওয়াটা পাই না, আমাদের অভ্যেস হয়ে গেছে, তো আপনাদের শরীর খারাপ হবে আর আপনাদের বয়স হয়েছে তাই যেতে বলছে আর কি। কিন্তু আসলে বৌমায়ের কি ইচ্ছা? হ্যাঁ বাবা যাও আমার যান ছুটুক, আমার আরাম হোক। তো এইরকম করে অনেক মেহমানকে বোঝানো হয়, অনেক মেহমানকে বোঝানো হয়। অনেক সময় দেখবেন বাড়িতে এমন মেহমান এসছে, এসে স্কুলে পড়ে অথবা কলেজে পড়ে, আর এগুলো দুঃখের সাথে অভিজ্ঞতায় জানা যায় শোনা যায়। অনেক সময় ছেলে বেড়াতে আসে সেই বাড়িতে, যে বাড়িতে যুবতী মেয়ে আছে তার সঙ্গে কোন টার্ম আছে, কোন সম্পর্ক হয়তো বা আছে কিংবা করার চেষ্টা করছে, দেখা যাচ্ছে সে বাড়ি ছেড়ে যেতে চায় না। আর যদি বা বেপর্দা পরিবেশ হয় তাহলে তো বুঝতেই পারছেন, একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে খাওয়া দাওয়া, এখানে যাওয়া, বাজারে যাওয়া, সিনেমায় যাওয়া, হ্যাঁ তাহলে মনটা কেমন বসবে। অনেক সময়ে ইশারা করা হয়, হ্যাঁ গো তোমার কলেজ নেই, কলেজ তোমার কামাই হচ্ছে যে, না সমস্যা হবে না। আচ্ছা গেল একদিন, তাকে পাঠানো হলো বাস স্ট্যান্ড থেকে, ঘুরে এলো সব গেল, বিদায় নিয়ে চলে গেল, তারপরে বাস স্ট্যান্ড থেকে কি হলো, বাসটা ফেল হয়ে গেল। এরকম ঢেটা মেহমান বলে আমাদের, কি বলে এগুলোকে, ঢেটা ছেঁচোর। তার মানে সে বাড়ি ছাড়তেই চায় না, কেন? কেন একটা আকর্ষণ আছে ওদিকে, আকর্ষণ থাকার ফলে সে বারবার থেকে যায়, কারণ সে বাড়ির মেহমান মেয়েদের সাথে গল্প করতে করতে কোন পুরুষ হয় মেয়েলি, আর এই শ্রেণীর যুবক তরুণী বা যুবতী বা তরুণীদের সাথে ওঠা বসা করতে গল্প স্বল্প করতে ভালো লাগে। তার মাদ্রাসা কামাই হচ্ছে, তার স্কুল কামাই হচ্ছে, তার কলেজ কামাই হচ্ছে, তোমার সমস্যা নেই। এখন সে বেড়াতে আসছে, বেড়াতে এসেছে, বেরিয়েই যাচ্ছে, বিয়াই বেড়াতে এসেছে, বিয়াই যেতেই চায় না ঘর। হ্যাঁ বিয়াই, তো বৃষ্টি হলো তো, বৃষ্টি চাষ লেগে যাবে তো, কখন কখন প্রস্তুতি নেবেন? হ্যাঁ নবো, এই যাবো। আপনি যদি বিয়াইয়ের উদ্দেশ্য কি যে যাও এবারে, কিন্তু সে যেতেই চায় না, তার কারণ সে তার মন বসে গেছে বিয়ানের সাথে গল্প করতে করতে, মজিয়ে দিলেই হলো, মন মজিয়ে দিলেই হলো। মুশকিল হচ্ছে এখানে, সে বসে বসে খেতে পায়, খেতে খেতে আনন্দ বোধ করে। অনেক মেহমান এমন আছে, ও মাছ রান্না করেছ, মুরগি পেলে না, মুরগি করলে না, তার মানে সে তাকে খাওয়ানো হচ্ছে, অথচ সেই আবার ফাই ফরমাইজ করছে, এটা করলে না, ওটা করলে না, হ্যাঁ গো খাবার আনলে, কই পেপসি আনলে না, যেমন যেন নিজের বাড়ির একজন, অথচ সে অযাচিত মেহমান, সে বুঝতে পারে না, তার ভিতরে সৌর অনুভূতি একদম ভোঁতা হয়ে যায়, ফলে সে বুঝতে পারে না, এমন ছেঁচোর এমন ঢেটা মেহমান কোন মেহমান হয় অনুভব করতে পারে না, আর তার জন্য মেজবান কষ্ট পায়, তার জন্য মেজবান কষ্ট পায়। ভালো খাবার ও শোবার জায়গার ব্যবস্থা করতে তাকে বেগ পেতে হয়, বদনামের ভয়ে সে হয়তো ঋণ করেও মাছ মুরগি ডিম জোগাড় করে তার খাতির করে, অনেক সময় বাড়িতে পয়সা নেই, ঋণ করেও মেহমানের খাতির করে, এগুলো বাস্তব। অবশ্য বড়লোক পরিবেশে আলাদা কথা, আবার যে পরিবেশে আছে আলাদা মেহমান খানা আছে, আলাদা লাকড় চাকর আছে, আলাদা খাবারের ব্যবস্থা আছে, হোটেল থেকে খাওয়ালো, একবার করে খবর নিল, হ্যাঁ কেমন আছো, কেমন চলছে, হ্যাঁ বাস হয়ে গেল, সেটা আলাদা কথা। কিন্তু এমন বাড়ি, যে বাড়ি পাড়া গ্রাম কিংবা এমন অল্প চাকরি বেতনে, অল্প বেতনের চাকরি করে, সে বেচারি কি করে খাওয়ায়, কি করে খাওয়ায়? তো মাছ মুরগি ডিম এইসব জোগাড় করতে করতে তার কষ্ট হয়, হিমশিম খেতে হয়, আর ঋণও করতে হয়। এমন বেহায়া মেহমান নিয়ে বাড়ির লোক সত্যই ফাঁপড়ে পড়ে, আর স্পেশাল রান্নার চাপ পড়ে স্ত্রীর উপর। রান্নাটা করবে কে? স্ত্রী রান্না করবে রান্নাটা, মনে করুন অনেক মেহমান আছে, আগে গতবেলার তরকারিটা যদি এখন দেওয়া হয়, দুপুরের তরকারি রাতে দিলে কি হবে, বদনাম, দেখো বাসি তরকারি দিল আমাকে, আজকে তরকারি থেকে গেছে, অনেকটা মুরগি রান্না হয়েছে থেকে গেছে, কাল দুপুরে দিলে বদনাম করবে, বলে সেই বাসি তরকারি খাওয়াচ্ছে। এমন অবস্থা, বিশেষ করে এই বিয়ের বৈবাহিক সম্পর্কটা বেশি খারাপ, স্পর্শকাতর, এমনি রক্তের সম্পর্কটা মেনে নেয়, এক অপরকে মেনে নেয়, কিন্তু বৈবাহিক সম্পর্কটা হচ্ছে মুশকিল, খুব স্পর্শকাতর। দেখো বিয়াই বাড়ি গেলাম, বিয়াই আমাকে বাসি তরকারি খাইয়েছে, শ্বশুর বাড়ি গেলাম, শ্বশুর আমাকে বাসি তরকারি খাই, জানো দস্তরখানি দেয় না, বিনা দস্তরখানি খেতে দিচ্ছে, নানা রকম ভাবে বদনাম করা হয়। আর স্ত্রীর উপরে যখন রান্নার চাপ পড়ে তখন স্ত্রীর কষ্ট হয়, তাতে স্ত্রী বিরক্ত হয়, আর দেখবেন আপনি খেয়াল করবেন না, তারই ফলে ভেতরে ভেতরে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। যদি বিশেষ করে মেহমান স্বামীর হয়, মানে স্বামীর সম্পর্কের কেউ হয়, তখন স্ত্রী বলে এরকম লোক কেন, এরকম কেন এতদিন বসে আছে, আমার কষ্ট হচ্ছে, তুমি যেতে বলো ওকে। আমি যেতে কি করে বলবো, মেহমান যদি নিজে না যায় আমি কি করে বলবো তুমি চলে যাও, না আমাকে ভালো লাগে না, এই দিন রাত রান্না, নতুন নতুন রান্না আমি কত করবো, এইভাবে ঝগড়া হয়, কলহ হয়। আবার অনেক সময় খাবার, আবার যদি স্ত্রী মেহমান হয়, স্ত্রী সম্পর্কের মেহমান হয়, তখন সে আবার ভালো খাবার জোগাড় করতে না পারলে তখন স্বামীর সঙ্গে ঝগড়া করে, তুমি এত ছোট লোক, মেহমান এসছে, আমার আমার আমার বুঞ্জি, আমার ভাইপো, আমার অমক কোনদিন আসে না, আজকে এসেছে একটা ডিমো জুটো না, একটা এই সেই দিয়ে স্বামী স্ত্রীতে কলহ। এতে গোনা হবে না, এতে গোনা হবে না, হবে না? এই যে কথাগুলো বলা হলো, কষ্ট পাওয়া, কষ্ট দেওয়া এবং এইভাবে ঝগড়া করা স্বামী স্ত্রীতে, সব গুনার কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মেহমানি করতে গিয়ে সে যেন থেকে এমন ভাবে থেকে না যায় যে তাদেরকে গুনাহগার বানিয়ে দেয়। তুমি গেলে মেহমানি করতে, মেজবানকে তুমি গুনাহগার বানিয়ে দিলে, বাড়িতে ওই মেহমান নিয়ে গিবত চলে, তখন হ্যাঁ এত চাই দে, এত চায় না, কি ব্যাপার, এমন লোক, গিবত হয়ে যায়। ওই মেহমান সম্বন্ধে নানা কুধারণা করা হয়, মনে মনে মেজবান ও তার বাড়ির লোক তার প্রতি বিরক্ত হয়ে যায়, আর এই সবের ফলে তার স্বভাব বাতিল, বরং উল্টে সে গুনাহগার শিকার, গুনাহ শিকার হয়ে যায়। স্বভাব বাতিল হবে না, যে খাওয়াচ্ছে তাদের স্বভাব হচ্ছে, তাই না? মেহমান, এই জন্য প্রথমেই বলেছিলাম যে বাড়িতে মেহমান এলে প্রথমে নিয়ত করতে হবে কি, যে আমি তাকে আল্লাহর ওয়াস্তে খাওয়াচ্ছি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, স্বামী স্ত্রী উভয়কেই, স্ত্রী যদি কাজের চাপ হয় তাকেও নিয়ত করতে হবে যে আমি একজন মেহমানকে খাওয়াচ্ছি আর এতে আল্লাহ আমাকে সওয়াব দেবেন। কিন্তু যখনই বেশি হয়ে যাবে চাপটা, তখনই সে ওই যে বলছিলাম না যে বালাদিয়ার লোক বা যারাই কাফিলের কাজ করেন, মালিকের কাজ করেন, ডিউটি বেশি দিয়েছে, এক ঘন্টা কাজ, আট ঘন্টা ডিউটি, ন ঘন্টা ডিউটি দিয়েছে, এক ঘন্টা এই কাজের পয়সা আপনাকে দেবে না, তো আপনি দেখলেন পয়সা যখন দেবে না তখন গালি দিয়ে শোধ করে নেয়, হবে গালি দিলে শোধ হয়ে যাবে, আপনি পেয়ে গেলেন, গালি দিলে আপনার গোনাও হতে পারে। কিন্তু গালি যদি না দেন, এই এক ঘন্টার পয়সা যদি না পান, দুনিয়াতে পেলেন না, আর যদি নিয়ত করে নেন যে এক ঘন্টা কাজ আমি বেশি করছি এই আল্লাহর ওয়াস্তে করছি, তাহলে কেয়ামতের দিনে আপনি ওইটা পাবেন। আর যদি গালি দিয়ে শেষ করে দেন, এই হারামের বাচ্চা, এই অমক তমক কাজ খাটাচ্ছে, বেতন দেয় না, বেশি বেশি পয়সা দেয় না আমাদেরকে, কি বলো এটাকে, ওভারটাইম দেয় না, ইত্যাদি ইত্যাদি বলে গালি দিয়ে নিলে পরিশোধ হয়ে যাবে। মেয়েরাও যখন অতিরিক্ত কাজ আসে, মেহমান যারই হোক, নিজের মেহমান হলে অবশ্য অতটা কষ্টবোধ করবে না, কিন্তু মুশকিল হলো স্বামী সম্পর্কের মেহমান হলে কষ্টবোধ করে, কিন্তু তার উচিত না কষ্টবোধ করা, যেহেতু এই সহ্য করলে পরে, ধৈর্য ধরলে পরে তার কি হবে, অনেক সওয়াব হবে। আর সেই সবরে আছে অনেক মিষ্টি ফল, সবরে মেওয়া ফলে। অবশ্য সব কুটুম যে সমান তা নয়, অনেক কুটুম আছে যে সত্যই মন থেকে থাকতেও বেড়াতে বলে, সেক্ষেত্রে তিন দিনের বেশি থাকায় দোষ নেই, মানে কোনো কোনো মেহমান আছে না ভাই থাকো, আন্তরিকতার সাথে বুঝতে পারা যায় যে থাকতে বলছে, জোর করছে, তখন থাকতে দোষ নেই, তিন দিনের বেশিও থাকতে পারে, তবুও মেহমানের উচিত সময় থাকতে নিজের মান নিজে বাঁচিয়ে নেওয়া। হাদিসের পরিপ্রেক্ষিতে মেজবানের উচিত মেহমান এলে প্রথম একদিন ও এক রাত তার ভালো রূপ খাতির করা, দস্তুর মত, বাস বাড়াবাড়ি না, আগে বলেছি যে অতিরঞ্জন করা যাবে না, অতঃপর দুই দিন স্বাভাবিক খাতির করা, তারপরও মেহমান থেকে গেলে তাকে সাধারণ খাওয়া খাবার দেওয়া, বাস তিন দিনের পরে আপনি যা খান তাই, কিন্তু বিশাল কষ্ট হয়, তাই কি হয় নাকি, অসম্ভব, জানি না, আপনারা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা আছে। আমরা আমাদের নিজের সংসারের কথা বলছি, আমরা সৌদি আরবে এসেছি বলে মনে করেন না যে সৌদির মতো খাই, যদি খাই তাহলে তো কিছু থাকবেই না। এবার আমরা যেমন ইন্ডিয়াতে খাই, হয়তো একটু ভালো খাই, ডেলি মাছ গোস্ত খাই, কিন্তু ডেলি মাছ গোস্ত খাই বলে ওদের মতো খাই কি? আমাদের হয়তো একটা মুরগি হলে কদিন যাবে, অবশ্য যারা খায় তারা খায়, অনেকে খায় একদম গোটা মুরগি রান্না করে খেয়ে নেয়, তো সাল আবার কিন্তু দাওয়াত খালো, ঢেলে দিল একভাবে, হ্যাঁ গোটা মুরগিটা ঢেলে দিল না, এরকম না। কিন্তু আপনি যখন সাধারণ খাবার খাবেন তখন নিশ্চয়ই দু পিস তিন পিস নিয়ে ভাতটা খেয়ে ফেলবেন, তাই না? আর তার সঙ্গে এটা সানা ওটা সানা, এটা ভর্তা ওটা ভর্তা, কখনো বেগুন পুড়িয়ে, কখনো চানাচুর সেনে, কখনো আলু সেনে, তাই না, আলু ভর্তা করে এইরকম চলে। বাস যখন মেহমানদারি হয়ে গেল, প্রথম দিনে মুরগি খাওয়ালেন, ভালো করে খাওয়ালেন, দ্বিতীয় তৃতীয় দিন হয়ে চতুর্থ দিনে খাওয়া আছে, এবারে নিয়ে এসো আলু ছানা আর ডাল। নিজে যেমন খায় সেই রকম খাওয়ালে তখন সে বুঝতে পারবে যে এবার আমার মান শেষ হয়ে গেছে, এবার কিন্তু তার অধিকার নেই বা গোনা হবে না। আল্লাহর পক্ষ থেকে, রাসুলের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে বলতে চাচ্ছি, রাসুলের পক্ষ থেকে মানে শরীয়তের পক্ষ থেকে তার আর কোনো ক্ষতি হবে না যদি তার আর তাজিম না করে, আর খাতির না করে, আর মেহমানের সম্মান না রক্ষা করে, তখন আর সমস্যা হবে না। আর যদি খাওয়ায় তাকে খাওয়ায় সৎকার সব হবে, কিন্তু নিয়ত থাকা অবশ্যই জরুরি, তাতে সৎকার সব পাবে। মেজবান মেহমানের তিন দিন খাতির করবে এবং তার একদিন ও এক রাতের পারিতোষিক মেনে দেবে। ওখানে যে বলা হলো যা এজাতুহু যে বলা হয়েছে, ওখানে যে পারিতোষিক বলা হয়েছে পুরস্কার, পুরস্কারটা কি বলছে, মেহমান এলো, মেহমান এলে তিন দিন খাতির করবে, তারপর যখন যেতে চাইবে তখন তার খাবার বেঁধে দেওয়ার সাথে, এটা হলো পুরস্কার, এটা হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি বা দান। এরকমও করতে পারেন। অনেকের মতে মেহমান এসে গেলে তার খাতির তিন দিন করা জরুরি, তারপর জরুরি নয়, সেটা হচ্ছে সদকা। আর মেহমান এসে না থাকতে চাইলে, থাকতে চায় না মানে একদিন এসে না আমাকে যেতেই হবে, আমার কাজ আছে ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে পারিতোষিক হলো এতটা পরিমাণ খাবার সাথে বেঁধে দেওয়া যাতে তার ২৪ ঘন্টার জন্য যথেষ্ট হয় বা রাস্তায় যথেষ্ট হয়। রাস্তায় মনে করুন থাকলোই না কোন রকম, যেতে হবে দূর সফর, ট্রেনে যাবে, বেচারি কি খাবে, কিনে খেতে হবে, কিন্তু সে লুচি করে দিল, সঙ্গে আলু ভেজে দিল যে রাস্তায় খাবেন, কিংবা মুরগি ভেজে দিল, এখনকার মাসা আল্লাহ ভাজার ব্যাপারটা, রোস্ট কি বলে এটাকে, রোস্ট ফোস্ট ইত্যাদি করে দিলে পরে ও ট্রেনের মধ্যে আরামসে সেগুলো খাওয়া যায়। আমরা যখন দূর সফরে ২৪ ঘন্টা সফর, কলকাতা থেকে দিল্লি কিংবা মনে করুন চট্টগ্রাম থেকে ঢাকা দূর যখন আসবেন, তখন রাস্তাতে ট্রেনে আপনাকে খাওয়া কিনা খাবার, কিনা খাবারের তুলনায় বাড়ির খাবার হচ্ছে উত্তম, কারণ আপনি বাড়িতে নিজের পছন্দ মতো তেল, আর হোটেলের গুলো তিন নম্বর তেল দিয়ে রান্না হয়, হোটেলের খাবার টেস্ট আছে ঠিকই, ওরা বিভিন্ন মশলা দিয়ে বানায় কিন্তু তাতে শরীরের ক্ষতি আছে। এই জন্য যদি বাড়ি থেকে আপনি বানিয়ে নিয়ে যান বা বানিয়ে দেন মেহমানকে, এটা আপনার জন্য উত্তম হবে। যাই হোক, এ হলো মেহমান সম্পর্কে কিছু কথা। মেহমানকে বিদায়কালে বাড়ির দরজা পর্যন্ত তার সাথে যাওয়া উচিত, মানে বিদায় যখন দিচ্ছেন তখন সঙ্গে সঙ্গে আপনি যান যে বাড়ির লাস্ট গেট পর্যন্ত, মা সালামা যাকে বলে আর কি, যে মেহমান যে বিদ্দোয়া আছে আস্তাউদুকুমুল্লাহ, আস্তাউদুল্লাহ দীনাকুম আমানাতাকুম ইত্যাদি বলে দোয়া, কিংবা ফি আমানিল্লাহ, কিংবা সহি সালামতে যান, আল্লাহ যেন সহি সালামতে নিয়ে যায় ইত্যাদি দোয়া বলে তাকে বিদায় দিতে হবে। গাড়িতে চড়ার সময় তার সহযোগিতা করবে, ভারী কিছু থাকলে বয়ে দেবে, বাইরে নিয়ে যাবে। এ হচ্ছে সুন্দর ব্যবহার, চরিত্রের পরিচয়, যেহেতু এতে মেহমানকে পরিপূর্ণ সম্মান প্রদর্শন করা হয়। এ ব্যাপারে সলব কর্তৃক একাধিক বর্ণনা অবশ্যই আছে। তো এগুলো হচ্ছে সচ্চরিত্রতা মুসলমানদের বা ইসলামী সচ্চরিত্রতা, আর শুধু মুসলিমদের না, মুসলিমরা এগুলো করে থাকে, এরকম চরিত্র মেহমানের সঙ্গে প্রদর্শন করে থাকে যে মেহমান এসছে তার তাজিম করব এবং সঙ্গে সঙ্গে তাকে সুন্দরভাবে বিদায় দেব এবং চেষ্টা করব সে যেন পরিতৃপ্ত এবং সন্তুষ্ট হয়ে যায়, সে যেন গিয়ে আমার বদনাম না করে, এরকম অবশ্যই চেষ্টা করতে হবে। কিন্তু যাদের অভ্যেস আছে যতই খাওয়ান, কলিজাকে এটা খাওয়ালেও তাদের কাছে কোনো সুনাম নেই যে বদনাম করবে, কোনো একটা ত্রুটি বের করবে, সামান্য একটা ত্রুটি হলে সেটা নিয়ে বিশাল আকার করবে, বিশাল আকার। যদি দেখবেন কোনো কোনো সময় প্রশংসা হচ্ছে, হ্যাঁ বাবু দারুণ খাওয়ালে, একই পরিবারে যদি কয়েকটা লোক যায় তো সেই পরিবারের ভিতরেই দেখবেন, হ্যাঁ বাবু একজন বলবে হ্যাঁ সাংঘাতিক খাওয়াল, দারুণ খাইয়েছে, হ্যাঁ খাইয়েছে ঘোড়ার ডিম, পান দিয়েছে জর্দা দেয়নি, লে বাবা পানও দিয়েছে কিন্তু জর্দা দেয়নি, এবার জর্দা দেয়নি তুমি জর্দা খাও সেটা কে জানে, এতে কোথায় জর্দা খাওয়ানো হারাম, খাওয়া হারাম তো খাওয়ানো হারাম, কিন্তু ও বদনাম করবে, ওর স্বভাবই হলো বদনাম করা, খুঁত বের করা। অনেক মানুষের আছে না প্রশংসা, কেউ করলে পরে তার প্রশংসা দেখতে পারে না, হ্যাঁ অমুক অমুক জামাই না খুব, হ্যাঁ তাতি এই তাতি ওই, একটা খুঁত বের করে। যেমন দেখবেন আমার বইয়ের অনেক জায়গায় প্রশংসা হয়, তো বইয়ের প্রশংসা হলে, বইয়ের মানে বই আর কি, লেখা বই, বইয়ের প্রশংসা হয় তখন অনেকে বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার ভাষা, ব্যাস একটা খুঁত বের করে দিল, তার মানে তারা ইন্ডিয়ার ভাষা, ব্যাস ইন্ডিয়ার ভাষা মানে কি, তার মানে আমাদের কাছে অতটা গ্রহণযোগ্য না। তো এইভাবে কিছু মানুষের হিংসা, পরশ্রী কাতরতা, তার মানে পরের শ্রী দেখে কাতর হতে তারা অভ্যস্ত, তারা ওইসব দেখে কিছু না একটা কিছু খুঁত বের করবেই। এত সুন্দর বই প্রশংসা একজন করছে, হট করে সে বলে দিল ইন্ডিয়ার ভাষা ওটাই ওটা সেই নানা রকম। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু লেখাগুলো খুব ছোট হয়ে গেছে। লে বাবা, যেমন প্রশংসা হচ্ছে, ঠিক আছে মানুষের প্রশংসাই করি, দোয়া দিই তা নয়, একটা করে একটা খুঁত বের করে সেটাকে কি করবে, ধূলিসাৎ করে দেবে, এমন মানুষ আছে। তো এরা হচ্ছে জাত স্বভাব, এগুলো জাত স্বভাব, তাদের স্বভাবই হচ্ছে ওই রকম। আমাকে একজন বলল, ভাই কিছু লোকের চুলকানি আছে, জাতীয়তাবাদের চুলকানি আছে, এই জন্য সতীনের ছেলেকে সতীনের মতো দেখে। সতীনের বাটিতে গুগলেও খাওয়া হয়, তাই না? সতীনের বাটিতে গুগলে খাওয়া, জানেন? তার মানে দুই সতীন দুই বাসায়, দুই বাড়িতে থাকে, একই ঘর কিন্তু দুটো রুমে থাকে। তো এখন সতীনের বাটি, সতীনকে গু খাওয়াবো তো নিজে খাবো, তাতে গু ঘুলে নিজেও খাচ্ছে সতীনকেও খাওয়াচ্ছে, কেন ক্ষতি হবে, তার ক্ষতি হবে। মানে অনেক সময় হিংসা করা হয় যে হিংসাতে নিজের ক্ষতি হয়, তবুও সতীনের বেটা তাকে সতীনের মতো দেখতে হবে। আপনারা শুনেছেন একটা গল্প যে বধূ বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে বধূ, এবারে পুরনো বউটা ঘরে আছে। তো বধূ এখন নতুন বউটাকে নিয়ে বেড়াতে যাচ্ছে মরুভূমিতে, তখন পুরনোটা বলছে আমিও যাব, মানে হিংসা হচ্ছে আর কি, ওকে নতুন বউ বলে নিয়ে যাচ্ছে বেড়াতে, আমিও যাব। বলছে শোনো, আমার তো উনের গাড়ি আর ওই যে গামারা বাবু আহে, তো এক জায়গাতে দুজনা বসা হবে না। ও চাইছে কি, আমরা নির্জনে যাব, আমরা একটু ফ্রি হব। ও বলছে না আমিও যাবো। বলছে সামনে জায়গা হবে না, বলছে আমি পেছনে বসে যাব। সামনে জায়গা হবে না, পেছনে বসে যাব। হ্যাঁ তাই হলো, সামনে নতুনটাকে বসালো আর ও আমরা পেছনে এসে বসে গেল ডালাতে। তারপরে গাড়ি চলছে, ওরা না সে কাঁচের ভিতরে দেখতে পাচ্ছে, খুব ওরা নষ্টি ফষ্টি করছে। তো করবি, নতুন বউ নষ্টি ফষ্টি করছে, আর ওর হিংসাতে গা জ্বলছে, খুব গা জ্বলছে। তখন দোয়া করছে আল্লাহ কাছে, আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে যা, আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে যা, আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে যা। অ্যাক্সিডেন্ট যদি হয় ওদেরই ক্ষতি হবে, আর তুই কোথায় যাবি? তুই কেন বলুন তো, এটা হিংসার জ্বালাতে বুঝতে পারছে না যে ক্ষতিটা আমারও হবে, এটা বুঝতে পারছে না। যেমন ওই যে এক শিয়াল যখন গাছের ডগে পাখি আরামসে ডাকছে, সুন্দর সুর করে ডাকছে, এর হিংসা হচ্ছে। তখন ও মনে মনে ভাবছে কি, আল্লাহ এমন একটা তুফান দেয় যাতে গাছ ডুবে যায়, তাহলে পাখি কি করে কোথায় থাকে তাই দেখবো। তো শিয়ালের বুদ্ধি হলে তুই করে থাকবি, ও তো গাছের ডগে থাকলো বাঁচতে পারে, কিন্তু তুই তোর তো গর্তের ভেতর তো পানি যাবে। তো অনেক সময় বুদ্ধি থাকে না, হিংসা যখন মানুষের হয়, পরশ্রী কাতরতা যখন মানুষের মধ্যে মাৎসর্য আসে, তখন মানে হিংসাতে এইভাবে করে থাকে। যাই হোক, খবরদার মেহমানের বদনাম করবেন না, যার প্রশংসা আছে তার প্রশংসা থাকতে দেন। আর সেই সময় একটা খুঁত বের করে আপনি অনেক বেচারিকে অনেক কষ্ট করে খাওয়ালো, আর তার আপনি একটা খুঁত বের করে দিলেন, সামান্য একটা খুঁত, হিংসা বসেই হোক। কিংবা সাধারণত বললাম ওই বৈবাহিক সম্পর্কগুলোতে এরকম হয়ে থাকে। তাছাড়া যদি আপনার প্রশংসা একজনের করা হয় তখন আরেকজনের গায়ে লাগে, না বাবু আমাদের মেজ বউয়ের রান্না ফার্স্ট ক্লাস। এবার যখন মেজ বউ খাস করা হয় তখন বড় বউ কি বলবে? তখন বড় বউ বুঝবে কি, যে তাহলে আমার রান্না ভালো নয়। যখন মেজ বউয়ের রান্না প্রশংসা হচ্ছে তখন ওর রান্নাটা ভালো নয়, তখন বড় বউ করলো কি, এমন একটা কথা বললো যাতে মেজ বোনের একটা মেজ বউয়ের একটা খুঁত বেরিয়ে গেল। তো এইভাবে এক অপরের খুঁত বের করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাবারের বদনাম করতেন, আলহামদুলিল্লাহ যেটুকু খাইয়েছে যতটুকু পেরেছে খাইয়েছে, আর আল্লাহ তাদেরকে যাজায়ে খায়ের দেক, এবং তাদের জন্য দোয়া করা উচিত। এটাই মুসলিমের চরিত্র হওয়া উচিত। আর সব সময় ওই সতা সতীনের মতো চরিত্র হলে সব বরবাদ যাবে। মানে আপনার যে বললাম, মেহমান গিয়ে মেজবানকে গুনাহগার করবেন আর নিজেও গুনাহগার হয়ে আসবেন। বাকি থাকলো মেহমানদারিতে, মেহমান গিয়ে বিশেষ করে পর্দার ব্যাপারটা খেয়াল অনেকে করে না। আর পর্দা না থাকলে আপনি কি করবেন? যে বাড়িতে পর্দা নেই সেখানে মনে করুন এদের মেহমানের পক্ষ থেকে যুবক যুবতী যায়, অথবা মেজবানের পক্ষ থেকে যুবক যুবতী থাকে, তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা দেখবেন, খেয়াল করবেন যে যুবক এসেছে, মনে করুন তাদের কেউ হয় যুবক এসেছে, তখন বাড়িতে যুবতী মেয়েকে তার খিদমতে বলতে খাবার, যা খাবার দিয়ায়, যা শরবত দিয়ায়, যা চা দিয়ায়, এই যুবতী বেশ উঠতি বয়সে এবার ছেলের কাছে পাঠাচ্ছে। অবশ্য অনেকের নিয়ত থাকে, ঘটে তো ঘটে যাক আর পটে তো পটে যাক, আর বিনা পয়সায় বিয়েটা লাগে তো লেগে যাক, এরকম হয়, এরকম আছে, যাতে করে ঘটিয়ে দেওয়া হয় আর কি, মানে সুযোগ দেওয়া হয় যাতে করে না, এটা এটা মুসলিমের উচিত না। তোমার পছন্দ হলে অন্যভাবে প্রস্তাব দিয়ে তা, কিন্তু মহিলাকে নিজের মেয়েকে এইভাবে বাড়িয়ে দেওয়া, দুঃখের বিষয় এমন চরিত্রেরও মুসলমান আছে যারা এইভাবে নিজের মেয়েকে বাড়িয়ে দেয়, বিপদের মুখে ঠেলে দেয়, তাকে এই করতে সাহায্য করে কেন, যাতে করে বিয়েটা জামাইতে পছন্দ যদি হয় তা হয়ে যাক। তো এই শ্রেণীর যদি চরিত্র হয় তাহলে খুবই খারাপ, বরং পর্দার ব্যবস্থা থাকতে হবে, যুবক যুবতীর মাঝে অবাধ মেলামেশা। আর শুধু এখানেই শেষ না, অনেক ক্ষেত্রে তো এভাবে খিদমত করায়, তারপরেও আবার যা বাজারে যা, যেমন বিশেষ করে দুলাভাই যদি হয় কিংবা দুলাভাইয়ের ভাই হয়, দুলাভাই হলে তো পথ থাকে, তার কাছে বোন আছে, সে একটু এ করবে, তবুও তো বুঝতেই পারছেন শালী আর দুলাভাইয়ের সাথে কি অবস্থা, এ কোথাও পরিবেশে অজানা কিছু না। কিন্তু দুলাভাইয়ের ভাই এসেছে, তার সঙ্গে যদি মেয়েকে পাঠানো হয়, যা বাজারে যা, ভাইয়ের সঙ্গে বাজারে যা, ভাইয়ের সঙ্গে সিনেমা দেখে আয়, হ্যাঁ সিনেমায় যায়, বা ওই কি বলে পার্কে যা, এইভাবে যদি বিভিন্ন আর ঘটিয়ে দেওয়া পটিয়ে দেওয়ার ব্যাপারটা হলে তো বুঝতেই পারছেন এটা মুসলিমের চরিত্র হওয়া উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সমস্ত নোংরামি থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।